بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مها مهمان نتو تيني شرب موي كرتتو جهار فرائتو تيني شرب بشي شرب شكتمان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جني سرشتي كوريا چني مرتو او جيبون تما در كي پوريكيا كوري بار جنلو كي تما در مدد كورمي اتم تني پراكرم شلي خماشيل الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جيني سرشتی کریا چن ستاره ستاره شبتاکار دائمائي اللار سرشتی دیت تمی کنو خود دیکھتے پائی بینا تمی آبار تاکایا دیکھو কোনো ত্রুটি দেখিতে পাও কি ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ امی نکوٹ برتی آکاش کے شوشوی تو کریا چھی پردیپ مالا دارا ایبن غادر کے کریا چھی شایتنیر پتی نکھے پر اپو کرن এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেলিত تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير روشه جهنم جنو فاتيا پوڑي بي جاكوني وحاتي كونو دول كي نكيب كرا ہوئي بي وحادر كي روكيا جگاشا كوري بي تما در نكوت كي كونو شطرکو كاري آشي نائي قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وهرا بوليبي অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এবং উহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير وراء ودر أبراد شكار كوريبه دهنسو جهنم در جنن إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রইয়াছে ক্ষমা ও মহা পুরস্কার ইন

إنما العلم عند الله وإنما أنا نذير مبين بولو يار جان كبول اللاري نيكوت আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون وهر যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাইতেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم بلو تمرا بھابیا دیکھیا چکی جو دی اللہ آما کے و آمار شنگی در کے دھنگشو کرن اتبا آما در پتی دویا پردشن کرن তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে কুল হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতআলামুনা মান হুয়া ফি দালালিন মুবিন বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين بولو تمرا بھابیا دیکھیا چکی جدی پانی بھوگر بے تمہا در ناغلر باہرے چوریا جائے তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি